أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته আমাদের আরেক বোন ইতালি থেকে তিনি জানতে চেয়েছেন যে ছেলেরা সালাত আদায় করার সময় তারা ইকামত দেয়, মেয়েরা কি ইকামত দেবে? জি সম্মানিত বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি সল্লি, সহিহ বুখারীর 595 নম্বর হাদিস, যে তোমরা আমাকে যেভাবে নামাজ বা পড়তে দেখো ঠিক সেভাবেই নামাজ পড়ো। অর্থাৎ নারী এবং পুরুষের নামাজ একই রকম, তবে একামতের ক্ষেত্রে মহিলারা যদি একামত না দেয় কোনো সমস্যা নেই, মহিলারা একামত না দিলে কোনো সমস্যা নেই, বরং পুরুষরা একামত দেবে। যদি জামাতে পুরুষদের জামাতে নামাজ পড়ে তাহলে পুরুষরা একামত দিলেই মহিলাদের জন্য যথেষ্ট, কিন্তু পরক্ষণে যদি কোনো নারীরা বাড়িতে নামাজ পড়ে, একাই নামাজ পড়ে, তখন তারা একামত যদি নাও দেয় কোনো সমস্যা নেই, আর যদি দেয় সেটাও জায়েজ আছে। কারণ কালা ইবনুল মুনজির আল আজান যিক্রুম মিন যিক্রিল্লাহ, ইবনুল মুনজির বলেছেন আজান একটা আল্লাহর পক্ষ থেকে জিকির, ফালা বাসা আন তুআযানুল মারআ ওয়া তুকিম, তার মতে যে মহিলারাও যদি ইকামত এবং আজান দেয় জায়েজ। তবে আজানের ক্ষেত্রে আজান দেয়া এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি, তবে ইকামতের ক্ষেত্রে কেউ যদি ইকামত দেয় এটা জায়েজ আছে। কারণ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছিল যে এরকম মহিলাদের আজান সম্পর্কে, তখন তিনি রাগান্বিত হয়েছিলেন, তিনি বলছিলেন যে আমি কি আল্লাহর জিকির করা থেকে মানুষকে নিষেধ করতে পারি? তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদের ক্ষেত্রে তারা যদি আজান না দেয় জায়েজ। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি আজানও দিতেন ইকামতও দিতেন, এটা ইবনুল মুনজির বর্ণনা করেছেন, ইবনে আবি শাইবাতে হাদিস বর্ণিত হয়েছে। তবে তারা যদি আজান দেয় কিন্তু তারা বেদুন রাফে সওত, অর্থাৎ আজান যেমন পুরুষরা উচ্চ স্বরে দেয় এরকম দেবে না, তবে ইকামত দিলেও এরকম ইকামতটা তারা আস্তে আস্তে দেবে, আস্তে আস্তে দেবে যদি দিতে চায়, আর যদি না দেয় তাহলে জায়েজ নাই। যেমন কালা আশ-শাফিঈ ইন্নাল ইকামা ফি হাক্কিন নিসা মানদুবা লাল আযান আলা আল মাশহুর। হ্যাঁ, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মহিলাদের ক্ষেত্রে এই মহিলাদের ক্ষেত্রে ইকামত দেওয়াটা এটা একটা ভালো দিতে পারে, কিন্তু আজানটা পুরুষের মতো যেমন আজান এরকম প্রসিদ্ধ নয়, এরকম দিতে হবে না। তারপর ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন ইন ফাআলনা ফালা বাস ওয়া ইন লাম ইয়াফআল ফা জায়েজ, তারা যদি আজান মানে ইকামত দেয় হ্যাঁ তাহলে কোনো অসুবিধা নেই, আর যদি না দেয় তাও জায়েজ, কোনো সমস্যা নেই। তবে আন্নাল আমাল আজান ওয়াল ইকামা লিলনিসা ফালা ইয়াজিব আলাইহিন আজান ওয়ালা ইকামা ইনদা আমাত আহলুল ইলম, অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে মহিলাদের ক্ষেত্রে তাদের আজান এবং ইকামত জরুরত নয়, ওয়াজিব নয়। বলতেছেন তাদের জন্য ওয়াজিব নয়, চারজন ইমাম তাদের কারো মত নয়। কালা ইবনু কুদামা, ইবনু কুদামা বলেন লা আলামু ফিহি খিলাফ, এর মধ্যে কোনো আমি ইখতিলাফ দেখি না। ওয়াহাল ইয়াসুন্নু লাহুন্না যালিক, এটা কি সুন্নত বলা না, এটাও আমি বলতেছি না। তবে যদি কেউ আজান না দিয়ে একামত দেয়, একামত দেওয়া হ্যাঁ